আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, দুনিয়াতে তবু আছি দূরে, দুনিয়াতে তবু আছি দূরে। তুমি কোথায় রয়েছো খুঁজি যে তোমাকে, কোথায় রয়েছো তুমি খুঁজি যে তোমাকে, আশা নিয়ে এই কথা সুরে। খুঁজে ফেরে জানাতে মনের আশা, তুমি স্বপ্নে শুধু কি ভালোবেসে যাবে, স্বপ্নে শুধু কি তুমি ভালোবেসে যাবে, এসো কাছে এ জীবন জুড়ে। যেখানে থাকো সরে থাকো না যত দূরে, আমি তোমাকে জানি পাবো এ জীবনে আপন করে। তুমি যেখানে থাকো সরে থাকো না যত দূরে, আমি তোমাকে জানি পাবো এ জীবনে আপন করে। তুমি থেকো না আছো, আমি আছি,